السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا وقال سبحانه وتعالى ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ও মুহতারাম জনাব সভাপতি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত নাজিম ইমতেহান হযরতুল আল্লাম ইসমাইল সাহেব দামত বরকাতুল আলিয়া অন্যান্য ওলামায়ে কেরাম এবং আমার সামনে কোরআন এবং হাদিসের অনুসারী মুসলিম ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে কোরআনুল করিমের এই মাহফিলে বসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন ইসলামের জন্য এমন একটি কঠিন মুহূর্ত বিরাজ করছে যা হয়তো ইসলামের ইতিহাসে আগে কখনো হয়নি। একদিকে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরা দখল করে আছে, মুসলমানদের বাড়িঘরগুলোকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলিম ছেলেরা যখন ওদের ট্যাংকের জবাবে পাথর ছুড়ে মারে তখন তারা সন্ত্রাসী, আর সেই পাথরের জবাবে যখন ট্যাংকের গোলা দিয়ে মুসলিম শিশুদের বুক ঝাঁকঝাড়া করে ফেলে তখন তারা সন্ত্রাসী হয় না। ইরাক আফগানিস্তানে একই চিত্র, মুসলমানদেরকে উলঙ্গ করে একজনের উপর আর একজনকে বসিয়ে তারপরে পিরামিড তৈরি করে মুসলিম জাতিকে অপমান করেছে। মুসলমানদের প্রথম, মুসলমানদের সবচেয়ে প্রাণপ্রিয় কিতাব কোরআন শরীফের গায়ে ওরা পেশাব করে দিয়েছে, কোরআন শরীফের গায়ে ওরা কুশ এঁকে দিয়েছে। কাশ্মীরি মা বোনদেরকে পেট চিরে বাচ্চা বের করে তারপরে বাচ্চাকে উপরে ছুড়ে মেরে নিচে ছুরি ধরে তারপরে বাচ্চা দ্বিখণ্ডিত হয়ে পড়ে যায় ওরা আনন্দ উল্লাস করে। এমনি ভাবে একদিকে এই কঠিন এক মুহূর্ত, আর একদিকে তার চেয়ে আরো জঘন্য এবং আরো ক্ষতিকর হচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য একদল ভণ্ড পীর মাশায়েখ নামে আলেম ছেড়ে দেওয়া হয়েছে, যারা ইহুদি খ্রিস্টানদের মিশনকে বাস্তবায়ন করার জন্য মাঠে নেমে কাজ করছে। এজন্য আমার আলোচনায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। পূর্বের যুগে ইহুদি খ্রিস্টানরা কি চক্রান্ত করেছিল আর বর্তমানে কি চক্রান্ত হচ্ছে। আপনারা জানেন ইহুদি আল্লাহ নবীর যুগেও ছিল, এখনো আছে। সেই যুগের ইহুদিরা মুসলমানদের সামনে দাঁড়িয়ে ভিক্ষা করত, আমাদেরকে একটু থাকার জায়গা দাও, আর আজকে সেই ইহুদিদের ভয়েতে মুসলমান থরথর করে কাঁপছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা সাবধান করেছেন, ইউশিকুন তাদা আল উমাম, অচিরে এমন একটি মুহূর্ত মুসলিম জাতির সামনে আসবে যখন ইহুদি খ্রিস্টানেরা একজন অপরজনকে আহ্বান করবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। যেরকম ভাবে খাবার দস্তরখান বিছিয়ে মেহমানদেরকে খাদকদেরকে ডাকা হয় খাবারের জন্য, ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানেরা একজন অপরজনকে আহ্বান করে মুসলিমদের ধ্বংস করার জন্য। ইতিহাস সাক্ষী, ইরাকে হামলা করার সময় বুশ সারা দুনিয়ার নেতাদের কাছে দৌড়িয়েছে তাদের সমর্থন আদায় করার জন্য, ঠিক কিনা? আফগানিস্তানে হামলা করার ক্ষেত্রে একই অবস্থার সৃষ্টি হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে কারণ কি, তাহলে কি মুসলমানদের সংখ্যা খুবই কম হয়ে যাবে? কারণ সাহাবায়ে কেরাম আশ্চর্যই হয়েছেন, সেই সময় এরকম কথা তাদের কাছে খুবই আশ্চর্যজনক মনে হয়েছে। আল্লাহর নবীর যুগের সাহাবিদের ভয়ে তৎকালীন সুপার পাওয়ার গুলো থর থর করে কাঁপত। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে যুদ্ধের জন্য নাম নিচ্ছেন, তবুকের যুদ্ধ, কঠিন মুহূর্তে। কে কার আগে নাম বলবে সেজন্য প্রতিযোগিতা হচ্ছে। এমনি এক মুহূর্তে একজন মহিলা তার দুধের বাচ্চাকে হাজির করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন, আমার স্বামী আগের যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদত বরণ করেছে, আমার ভাইগুলো শহীদ হয়ে গেছে, আমার বড় সন্তানগুলো শহীদ হয়ে গেছে, যুদ্ধে অংশগ্রহণ করার মতো আর কেউ নেই, আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন, আমি চাই এই যুদ্ধেও আমার পরিবারের কোন একজন সদস্য অংশগ্রহণ করুক, আমি সেজন্য আমার এই দুধের শিশুকে দান করেছি, মেহরবানি করে কবুল করে নিন। আল্লাহর নবী বললেন, আমার মহিলা সাহাবী, আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি, আমার এমন লোকের প্রয়োজন যে তীর চালাতে পারবে, তরবারি চালাতে পারবে, ঘোড়ায় বসতে পারবে, উঠে বসতে পারবে, ঢাল ঘোরাতে পারবে, এমন লোকের প্রয়োজন, তোমার এই ছেলে তো কোনটাই পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার ছেলে কিনে আমি করবো, কিন্তু পুতুল খেলা নয়। মহিলা সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার এই শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, উঠে বসতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, ঢাল ঘুরাতে পারবে না, তবে একটা কথা আমি জানি, আমার শিশু ঢাল হতে পারবে। আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর নিক্ষেপ করবে, আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তরবারি আঘাত করবে, সেই মুহূর্তে আমার সন্তানকে ঢাল স্বরূপ পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হবে, আপনার দেহ রক্ষা পাবে, আমি সেজন্য দান করেছি। এই দৃশ্য যখন রোম সম্রাটের গোয়েন্দারা দেখল, রোম সম্রাটকে গিয়ে বলল, খবরদার, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো দুঃসাহসিকতা দেখাবার প্রয়োজন নেই। রোম সম্রাট জিজ্ঞেস করল, ব্যাপার কি, মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি? বল, না, সৈন্য সংখ্যা তোমার তুলনায় অনেক কম, তার 300,000 সৈন্য তৈরি ছিল। বলে, তাহলে মুসলমানদের অস্ত্র বেশি? বলে, না, অস্ত্র তাদের নেই। বলে, তাহলে কি তাদের গায়ে শক্তি বেশি? বলে না, তারা জীর্ণ শীর্ণ শুকনো রুটি খায়, খেজুর খায়। রোম সম্রাট রাগ করলেন, শক্তি আমাদের বেশি, অস্ত্র আমাদের বেশি, জনবল আমাদের বেশি, কেন ভয় দেখাচ্ছ? গোয়েন্দারা বলল, সব কিছু তোমার কাছে বেশি, তবে জেনে রাখো তোমার সৈনিকদের কাছে মদের প্যালা এবং সুন্দরী নারী যত প্রিয়, মুসলিম সেনাদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়। ভাইরা আমার, এই মুসলমানদের সামনে যদি বলে যে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একজন আরেকজনকে আহ্বান করবে, যেরকম খাদকদেরকে আহ্বান করে, আশ্চর্য হওয়ার কথাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না কম হবে না, সংখ্যায় অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, কিন্তু সেই মুসলমান তোমাদের অবস্থা হবে এরকম যেমন তুফানের উপরে খড়কুটা থাকে, ভাসমান খড়কুটা, সেই রকম তোমাদের অবস্থা হবে। তোমাদের অন্তরের মধ্যে অহান ঢুকিয়ে দেওয়া হবে এবং তোমাদের শত্রুদের মনের থেকে তোমাদের প্রভাব দূর করে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি হবে? বললে কারণ হবে দুটো, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, এক হল দুনিয়ার ভালোবাসা, আর একটা হচ্ছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে তোমরা অপছন্দ করবে, সেই জন্য অবস্থা হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি, আপনারা জানেন ভারতবর্ষ যখন ইংরেজরা দখল করেছিল, এই দেশে ইংরেজদের দালালদেরকে রিপোর্ট তৈরি করতে বলা হল, আমরা ভারতবর্ষ দখল করেছি, বলো আমাদের শাসন কিভাবে স্থায়ী হতে পারে? তখন এদেশের দালাল যারা তিন বছর পর্যন্ত ঘুরে ঘুরে মানুষের সাথে মিশে গিয়ে রিপোর্ট তৈরি করল, সেই রিপোর্টের বক্তব্য ছিল, ডক্টর টামসন লিখেছেন, রিপোর্ট করা হল ইংরেজদের সামনে যে এই দেশে মুসলমানরা তোমাদের শত্রু, হিন্দু তোমাদের শত্রু নয়, ইহুদি তোমাদের শত্রু নয়, শিখ তোমাদের শত্রু নয়, বৌদ্ধ তোমাদের শত্রু নয়, তোমাদের একমাত্র শত্রু, শুধুমাত্র শত্রু হচ্ছে মুসলিম জাতি, আর এই মুসলিম জাতিকে ধ্বংস না করতে পারলে তোমাদের শাসন স্থায়ী হতে পারে না। মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য তোমাদের তিনটা কাজ করতে হবে, কয়টা কাজ? এক নাম্বার কাজ হল মুসলিম জাতির প্রাণ প্রিয় কিতাব, আসমানি কিতাব কোরআন শরীফকে পুড়িয়ে ফেলতে হবে। দুই নাম্বার কাজ হল এই কোরআন যে মাদ্রাসায় পড়ানো হয়, যে মসজিদ থেকে প্রচার করা হয়, সেগুলোকে বন্ধ করে দিতে হবে। তিন নাম্বার কাজ হল কোরআন যারা প্রচার করে আলেম তাদেরকে ধ্বংস করতে হবে। ইতিহাস সাক্ষী, ডক্টর টামসন লিখেছেন, এরপরে শুরু হল এই তিন কাজ বাস্তবায়ন করার। দিল্লি শাহী মসজিদে এক এক সময়ে তিন তিন লক্ষ কোরআন করিমকে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। এরপরে ভারতবর্ষের সমস্ত মাদ্রাসা মসজিদগুলোকে ঘোড়া রাস্তা বানানো হল। এই ভারতবর্ষের গোটা ভূখণ্ডের এক চতুর্থাংশ জমি ছিল মসজিদ মাদ্রাসা নামে অক্ষ সম্পত্তি, সেগুলো বাতিল করে হিন্দুদেরকে জমিদারি দেওয়া হল। এরপরে শুরু হল তৃতীয় কাজ, আলেমদেরকে হত্যা করা। ডক্টর টামসন লেখেন, আমি আমার দিল্লির শাহী মসজিদের পিছনের তাঁবুতে গেলাম, মানুষ পড়া গন্ধ পেলাম, গিয়ে দেখলাম 40 জন আলেমকে আগুনে পোড়ানো হচ্ছে। আমার সামনে আরো 40 জন আলেমকে হাজির করা হল, বলা হল মৌলবীর দল হয়তো ইংরেজদের সামনে মাথা মতো করবি, নতুবা তোদেরকেও পোড়ানো হবে, আগুনে ভুনা করা হবে, যেরকম এই 40 জনকে ভুনা করা হচ্ছে। ডক্টর টামসন লেখেন, আমার সৃষ্টিকর্তার কসম, ওই সমস্ত ওলামায়ে কেরাম আগুনে পুড়ে মরতে রাজি হল, ইংরেজ সরকারের সামনে মাথা নত করতে একজন আলম রাজি হয় না। তাদের মুখে কবিতা ছিল, ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কিসি সে, জব দৌলতে ইমা মিলি উনকো নবী সে, কতল করনা হ্যায় তো কর লে আশেকে দিলদার কো, হম শিকায়ত যা করেঙ্গে কাতেবে তকদীর কো, ইস গর্জ সে জো মক্তল মে আয়া, ও সুবহ শাম সালামত রহতি হ্যায়, ইয়ে জান তো আনি জানি হ্যায়, ইস জান কি কোই পরোয়া নেই। مرد مومن باطل سے ہرگز خوف کھا سکتا نہیں, سر کٹا سکتا ہے لیکن سر جھکا سکتا نہیں. মুসলিমরা কখনো বাতিলের সামনে মাথা নত করতে জানে না, তারা মাথা কাটাতে জানে, মাথা ঝুঁকাতে জানে না. এইভাবে ওলামায়ে কেরামদের হত্যা করা হল. তিনি লেখেন, ওলামায়ে কেরামদেরকে জীবন্ত অবস্থায় শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দৌড়ানো হয়েছে, এভাবে নির্মমভাবে হত্যা করা হল. দিল্লি চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত রাস্তার দুপাশে এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছিল. এইভাবে আলেমদের হত্যা করা হল, কোরআন শরীফ পুড়িয়ে ফেলা হল, মাদ্রাসা মসজিদ বন্ধ করা হল. এর পরেও ইংরেজ বিরোধী আন্দোলন থামে নাই, বরং দাবা নলের মতো ছড়িয়ে পড়ল. ইংরেজরা দালালদেরকে আবার ডাকল, তোমাদের পরামর্শ অনুযায়ী কোরআন পুড়িয়েছি, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা মসজিদ বন্ধ করেছি, তোমাদের পরামর্শ অনুযায়ী আমরা আলেমদেরকে হত্যা করেছি, বলো কেন এখনো ইংরেজ বিরোধী আন্দোলন দাবা নলের মতো ছড়িয়ে পড়ছে? তখন এই দালালেরা কিছু হাফেজে কোরআন মাদ্রাসার ছোট ছোট ছাত্র, এই আজকের মাহফিল সেই মাদ্রাসার উদ্যোগী সম্ভবত, এরকম কিছু ছোট বাচ্চাদেরকে ইংরেজদের সামনে হাজির করে বলল, তোমরা যে কোরআন পুড়িয়েছ, কাগজের কোরআন পুড়িয়েছ, তোমরা যে মাদ্রাসা মসজিদ বন্ধ করেছ, ইটের মাদ্রাসা কাঠের মাদ্রাসা পুড়িয়েছ, জেনে রাখো এই প্রত্যেকটা বাচ্চার বুকে 30 পারা কোরআন শরীফ সংরক্ষিত রয়েছে, যেই কোনো মুহূর্তে প্রত্যেকটা বাচ্চা এক একটা জীবন্ত কোরআন হয়ে আবার তোমাদের মাঝে চলে আসতে পারবে. কোরআনকে এইভাবে ধ্বংস করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুফফাররা যুগে যুগে আল্লাহর বাক্তিকে আল্লাহর কোরআনকে ফুৎকার দিয়ে নির্বাপিত করতে চেয়েছে. আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পূর্ণতায় পৌঁছিয়ে ছাড়বেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও দুনিয়ার সমস্ত কাফেররা এটাকে অস্বীকার করে অপছন্দ করে. এরপর ইংরেজরা দেখল তাহলে কোরআনকে এভাবে ধ্বংস করা যাবে না, এই জঘন্য চক্রান্ত এখন শুরু করল. জেনে রাখবেন, বুশের বোমা দ্বারা ইসলামের ক্ষতি হয় না, মুসলিম মারা যায়. কথাটা বুঝাতে পারছি কিনা? বুশের বোমার দ্বারা কিছু মুসলিমরা শহীদ হয়ে যায়, এতে মুসলমানদের কোনো ক্ষতি নাই, বরং তারা জান্নাতে চলে যায়. কিন্তু ইংরেজরা তারপরের যে ক্ষতিটা করেছে, ইংরেজদের আলেম হত্যা করার দ্বারা ইসলামের ক্ষতি হয় নাই, আলেমরা শহীদ হয়েছেন, তাদের রক্তে আবার আলেম তৈরি হয়েছে. কিন্তু ইংরেজরা এরপরে যে চক্রান্ত করল, তারা বলল তাহলে আলেম হত্যা করব না, আলেম তৈরি করব। আলেম তৈরি করার জন্য কলকাতা আলিয়া মাদ্রাসা তৈরি করল, এবং এই মাদ্রাসার প্রিন্সিপাল হওয়ার জন্য কিছু শর্ত আরোপ করল, এই শিক্ষাগত যোগ্যতা লাগবে, এই লাগবে, সেই লাগবে। ওরা জানে যে এই যোগ্যতা সম্পন্ন লোক মুসলমানদের মধ্যে নাই, এবং আরো 50 বছরও পাওয়া যাবে না। এই কৌশলে কলকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হল খ্রিস্টান, তাহলে একজন দুজন নয়, পরপর 27 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, এবং দীর্ঘ 77 বছর পর্যন্ত খ্রিস্টানরা পরিচালনা করেছে, এবং সিলেবাস তৈরি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল ডক্টর ম্যাকলিকে। ডক্টর ম্যাকলি সাহেবরা সিলেবাস তৈরি করেছেন এমন ভাবে, সেখানে শেখানো হয়েছে হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, স্বদেশ প্রেম ইমানের অঙ্গ। আর এই ওয়াজ আমাদের আলেমরাও করেন এখন, সহি কোন হাদিসের কিতাবে আছে, আমার সামনে বসা আছেন বড় আলেম, যদি ভুল বলি আমি অনুরোধ করব বলে দেওয়ার জন্য, এটা ভুল আছে। হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, ওলামায়ে কেরামদের সর্বসম্মতিক্রমে জাল হাদিস, কেউ জয়ীব বলেছেন, বেশিরভাগে জাল বলেছেন, জাল হাদিস। এরকম ভাবে কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ, আর নামাজ রোজা হজ যাকাত এগুলো থাকবে, অসুবিধা নেই। কারণ আপনারা জানেন বুশ প্রতি বছর রমজানে মুসলমানদের সম্মানে ইফতার মাহফিল দিয়েছেন কিনা, কারণ ইফতার করার অসুবিধা নেই, এগুলো নিয়ে কোনো সংঘর্ষ না। ওরা মুসলমানদের আসল জায়গায় হিট করেছে। এখন দেখবেন যে বেশিরভাগ লোকেরা আমাদের দেশে বলে ইসলাম মানে শান্তি, এ কথা বাস্তব। ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হবে, এবং শান্তি প্রতিষ্ঠা করার জন্যই পৃথিবীতে ইসলাম আগমন করেছে। কিন্তু তাই বলে ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, সালাম অর্থ শান্তি। মাদ্রাসায় ভর্তি হলে এক ক্লাস দুই ক্লাস পরে একটা কিতাব পড়ানো হয় মিজান মুন সাহেব, ওই কিতাব খুললি ইসলাম অর্থ পাওয়া যায়। আর ইসলাম মুসলমান সুদান ওয়া গর্দান নিহাদান বাতাত, ইসলাম মানে হল এক আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা, নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে, সব ক্ষেত্রে এক আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করার নাম কি? এই অর্থ কেন পরিবর্তন করা হল? এই অর্থ যদি মুসলিমরা জানে তাহলে মুসলমানদেরকে আকীদার আর কোন সবক দেওয়ার প্রয়োজন নেই। মুসলিম মনে করবে আমি মসজিদে নামাজ পড়ব যে আল্লাহর কালাম দিয়ে, ব্যবসা চলবে সেই কোরআন দিয়ে, আদালত চলবে সেই কোরআন দিয়ে, বঙ্গভবন চলবে সেই কোরআন দিয়ে, রাষ্ট্রভবন চলবে সেই কোরআন দিয়ে, সব জায়গায় সেই কোরআন চলবে, আদালত চলবে সেই কোরআন দিয়ে। এজন্য ইচ্ছাকৃত ভাবে ইসলাম শব্দের অর্থ পরিবর্তন করে তারা মুসলমানদেরকে আলাদা করে দিল। ফাসলু সিয়াসাতি আনিদ দ্বীন, কোরআন শরীফকে মসজিদে ঢুকিয়ে দিল, আর বাহিরের জগৎকে কোরআন থেকে আলাদা করে দিল। এইভাবে মুসলমানদেরকে চক্রান্ত করে ধ্বংস করা হয়েছে। মুসলমানদের ধ্বংস করার জন্য যুগে যুগে ইহুদি খ্রিস্টানরা কি চক্রান্ত করেছে, আমি কোরআনুল কারিমের থেকে তার দলিল পেশ করে বর্তমানের সঙ্গে মিলাবার চেষ্টা করব। কারণ আপনারা যারা উপস্থিত হয়েছেন এখানে, অন্য ওয়াজ করে আমার কোনো লাভ নেই। এদেশের মানুষ, আমার আগের ওয়াজ মাশাআল্লাহ ভালো হয়েছে, উনি বলেছেন শয়তান আল্লাহর হুকুম অমান্য করেছে, অস্বীকার করেছে, সেজন্য কাফের। আমি বলতে চাই শয়তান যদি একটা আয়াত একটা বিধানকে, আল্লাহর একটা হুকুমকে অস্বীকার করার কারণে, আল্লাহর একটা বিধানকে চ্যালেঞ্জ করার কারণে কাফের হয়ে থাকে, ও আমার জাতি যদি আল্লাহর অনেকগুলো হুকুমকে চ্যালেঞ্জ করে থাকে, বাতিল করে, সে মুসলমান না কাফের? শয়তান, আমি ভূমিকাটা আরেকটু পড়ে দিচ্ছি, শয়তান আল্লাহর হুকুম পালন করতে পারে নাই সেজন্য কি কাফের হয়েছিল, একটু বোঝার চেষ্টা করবেন। আদমকে আল্লাহ হুকুম করেছিল তুমি এই গাছের কাছেও যেও না, অকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, এই জান্নাতে যেথা ইচ্ছা সেথায় যাও, যা ইচ্ছা তাই খাও, কিন্তু খবরদার এই নির্দিষ্ট গাছের কাছেও আসবে না। আদম আলাইহিস সালাম সে ফল খেয়ে ফেললেন, আল্লাহর হুকুম অমান্য করেছেন কিনা? ইবলিসকেও আল্লাহ হুকুম করেছেন আদমকে সেজদা করো, সেও সেজদা করে নাই, সেও অমান্য করেছে। পার্থক্য কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জিজ্ঞেস করলেন, আদম তোমাকে আমি হুকুম করেছি এই গাছের কাছেও যাবে না, কেন তুমি গেলে, হুকুম পালন করলে না কেন? আদম সঙ্গে সঙ্গে তওবা করলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তারা মাফ করে দিয়েছেন কিনা? বোঝা গেল এই হুকুম অমান্য করার কারণে আদম কি হয় নাই। এমনি ভাবে ইবলিসকে আল্লাহ জিজ্ঞেস করেছেন, ইবলিস আমি যখন তোমাকে হুকুম করলাম আদমকে সেজদা করো, তুমি কেন সেজদা করলে না? ইবলিস যদি আদমের মতো বলতো আমি অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ মাফ করতেন না? তাহলে বোঝা গেল আদমকে সেজদা না করার কারণে কাফের হয় নাই, কাফের হয়েছে তারপরে। ইবলিস যুক্তি পেশ করল, কালা আনা খায়রুম মিনহু, তার মানে হচ্ছে আল্লাহ তোমার হুকুমটা যুক্তিসঙ্গত হয় নাই, আমি আদমের চেয়ে ভালো, খলাক্তানি মিন নার ওয়া খলাক্তাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে, মাটি উপরে ছুঁড়ে মারলেও নিচে চলে আসে, আগুন নিচে জ্বালালেও উপরে চলে আসে। অতএব যুক্তির কথা হল আদম আমাকে সেজদা করবে, আমি আদমকে নয়, যুক্তিতে মিলে নাই। প্রথম যুক্তিবাদীর নাম কি? প্রথম বুদ্ধিজীবীর নাম কি? বোঝা গেল যারা আল্লাহর বিধানে পদে পদে ভুল ধরে, যুক্তি দিয়ে যারা কোরআন হাদিসকে বিচার করে, তাদের প্রথম লিডারের নাম কি? তারা কার দালাল? আজকেও যারা যুক্তির নিরিখে কোরআনকে বিচার করে, এটা ভিন্ন কথা, কোরআন হাদিস যুক্তির পরিপন্থী নয়, কিন্তু তারপরেও যদি কোন জায়গায় আমাদের বুঝে না আসে, আমাদের জ্ঞানের অভাবে যুক্তিতে না ধরে, তাহলে কি যুক্তিকে মানবো না কোরআন সুন্নাকে মানবো? ইসলাম অর্থ এটা, ইসলাম মানে হচ্ছে তোমার যুক্তিতে মিলুক বা না মিলুক, যখন তুমি নিশ্চিত হয়ে গেলে এটা আল্লাহর বিধান, আল্লাহর রাসূলের সহিহ হাদিস, তখন যদি কোন ব্যক্তি এটাকে অমান্য করে, অস্বীকার করে, চ্যালেঞ্জ করে, সে ব্যক্তি মুসলমান না কাফের। রোজা একজন রাখে নাই কিন্তু বিশ্বাস করে, তাকে কি আমরা কাফের বলবো? খুব বোঝার চেষ্টা করবেন, কেউ ভুল ধরার চেষ্টা করবেন না আমার কথা। অনেকে না বোঝার কারণে, কারণ সামনের আলোচনায় সংঘাত আসবে, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত বাস্তবায়ন করার জন্য এই দেশের যে সমস্ত ইহুদি খ্রিস্টান দালালরা বিভিন্ন খানকার দরবার নাম নিয়ে কাজ করছে, যখন তাদের বিরুদ্ধে বক্তব্য হয় তখন তারা আমাদেরকে বিভিন্ন কালারিং করার চেষ্টা করে, বিভিন্নভাবে ভুল ধরার চেষ্টা করে, আর বিভিন্ন অপপ্রচার করার চেষ্টা করে। এই জন্য আমি পরিষ্কার বলতে চাই, আমি রোজা না রাখলে তাকে কাফের বলি না, যদি সে রোজা বিশ্বাস করে, স্বীকার করে। কিন্তু যদি কোন ব্যক্তি বলে রোজা রেখে পাইলা কি, রোজা রাখে বাদুরে, নামাজ পড়ে ঢেকিতে, উপহাস করে, মজাক করে, ও আমার জাতি, কোন ওলামাদের দ্বিমত নেই, ওলামাদের সর্বসম্মতি মত হচ্ছে এই, যদি কোন ব্যক্তি আল্লাহকে নিয়ে উপহাস করে, রাসূলকে নিয়ে উপহাস করে, মজাক করে, রাসূলের বিরুদ্ধে তুচ্ছতাচ্ছিল্যমূলক কথা বলে, অথবা আল্লাহর কোন বিধানকে অস্বীকার করে, সে ব্যক্তি মুসলমান হতে পারে না, সে ব্যক্তি সর্বসম্মতি করবে মুরতাদ এবং কাফের হয়ে যায়। আসুন তাহলে এইটা যদি পরিষ্কার হয়ে থাকেন, এদেশের মানুষ শান্তির জন্য ঘুমাতে চোরের ভয়, ইফতিজিং এর ভয়ে ঘুমাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন শান্তি প্রতিষ্ঠার জন্য, কোরআনুল করিম নাজিল করে দিয়েছেন আইনের কিতাবে, কিতাবের নাম কি? আইনের কিতাব। আল্লাহ বিধান দিলেন চোরের থেকে বাঁচার জন্য, আস-সারিক ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চাই পুরুষ হোক চাই মেয়ে লোক হোক, নির্দিষ্ট পরিমাণ চুরি করলে ওর হাত কেটে ফেলে দাও। আইনটা কার? এ আইন জাতি রেখেছে, এই আইনকে বাতিল করেছে, বাতিল করে বিকল্প আইন তৈরি করেছে, আর সেই আইন মানতে যারা বাধ্য করে, আমার জাতি চিৎকার মেরে বলো, যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করেছে তারা মুসলমান না কাফের? আল্লাহর আইনে যুগে চলে না, যে কারণে। তবে এই চোরের হাত কাটা বিধান বুঝতে হবে, কিছু লোক হয়তো আছেন, বেশিরভাগই যেহেতু আলেমরা, সেজন্য আমি প্রসঙ্গ ভিন্ন দিকে নিচ্ছে, তবুও কিছু পাবলিক আছে মনে করো চোরের হাত কাটে খাইবে কি। চোরের হাত কাটার বিধানে পেঁয়াজ চোর, তেল চোর, লবণ চোরের জন্য নয়। ইতিহাস পড়ো, আল্লাহর নবী যেদিন মদিনার বাইতুল মাল উদ্বোধন করলেন, মদিনা একটা পূর্ণাঙ্গ রাষ্ট্র হল, সেদিন তিনি একটা ভাষণ দিয়েছিলেন। পূর্বে জানাজা আসতে বলতেন যে ঋণ আছে কিনা, তাহা ঋণ আছে, আদায় করার মতো মাল আছে কিনা, তা আছে, জানাজা পড়তেন, না থাকলে কত নিয়ে যাও, জানাজা পড়বো না, তোমরা পড়ো। কিন্তু যেদিন মদিনার বাইতুল মাল উদ্বোধন করেছেন, পৃথিবীর ইতিহাসে কোন লিডার, কোন অর্থনীতিবিদ, রাজনীতিবিদ অথবা কোন দারিদ্রতা বিমোচনকারী কোন ব্যক্তির পক্ষে সেই ঘোষণা দেওয়া সম্ভব হয় নাই যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে দিয়েছেন। তিনি বলেছিলেন, আলা মান তারাকা মালান ফালি আহলিহি। আজকের থেকে শুনে রাখো, যেই ব্যক্তি সম্পদ রেখে মারা যাবে, তার সমস্ত সম্পদ তার ওয়ারিসদের মধ্যে বণ্টন করা হবে আল্লাহর হুকুম অনুযায়ী। কিন্তু যদি কোনো ব্যক্তি অসহায় স্ত্রী সন্তান রেখে মারা যায়, বিধবা স্ত্রী রেখে মারা যায়, কোনো অবস্থা তাদের নেই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মালের দায়িত্বশীল হিসেবে, মুসলমানদের নেতা হিসাবে, আমি তার সমস্ত দায় দায়িত্ব নিজের মাথায় তুলে নিলাম। অমান তারাকা দাইনান আও দয়ান ফা আলাইয়া ওয়া ইলাইয়া। আছে কোন পৃথিবীর লিডার? এইভাবে যখন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হল, এখন আর কারো চুরি করার প্রয়োজন নেই। এরপরেই আল্লাহর হুকুম আসলো, এখন যদি কোনো ব্যক্তি চুরি করে অভ্যাসজনিত কারণে অথবা সম্পদ বৃদ্ধি করার কারণে, তার হাত কেটে ফেলে দাও। কাজী এই হাত কাটার বিধান ইসলাম অন্য বস্ত্র বাসস্থান সবকিছু ব্যবস্থা করার পরে দিয়েছে, নাকি পেঁয়াজ চোরের জন্য হাত কাটার বিধান দিয়েছে? এই বিধান যদি কার্যকর হয়, তাহলে বাংলাদেশের পেঁয়াজ চোর, তেল চোর, লবণ চোরের নয়, হাত কাটা দেবে ওই সমস্ত বড় বড় চোরদের যাদের তালিকা আপনারা কয়েক মাস পূর্বে দেখেছিলেন। তত্ত্বাবধায়ক সরকার সময় দেখেন কত বড় বড় চোর বেরোচ্ছিল, জেনে রাখুন হাত কাটার বিধানটা দিয়েছেন কে, কারো পরিবর্তন করার সুযোগ আছে? আল্লাহর নবী মক্কা বিজয় করলেন, মাত্র তিন দিনের মাথায় মক্কায় একটা চুরি সংঘটিত হল। চুরিটা করেছে মক্কার কুরাইশ বংশের একটা শাখা বনু মখজুম গোত্রের এক মহিলা, নাম তার ফাতেমা, আল্লাহ নবীর নামে নাম, নবীর মেয়ের নামে নাম। কুরাইশের লোকেরা চিন্তায় পড়ে গেল, এই মহিলার হাত কাটা গেলে তো সর্বনাশ হয়ে যাবে, আমাদের বদনাম হয়ে যাবে, কিভাবে রহিত করা যায়। তাছাড়া আল্লাহর নবীর কানে দিলেই তা পরিবর্তন করা সম্ভব, কারণ তিনিও তো কুরাইশের লোক, কি ধারণা, আল্লাহর নবীকে কে বলবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে কথাটা পৌঁছাবার জন্য তারা উসামা বিন যায়েদকে নিয়োগ করল, আল্লাহ নবীর পালক নাতি। আল্লাহর নবীর পালক নাতিকে বলল, তিনি আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় একটা চুরি ঘটনা ঘটেছে এবং চুরিটা করেছে কুরাইশ বংশের সম্ভ্রান্ত এক মহিলা, হাত কাটা গেলে গোড়া কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, বিশেষ করে আপনারও বদনাম হবে, কারণ আপনিও কুরাইশ বংশের লোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল, তিনি খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন, তিনি ঘোষণা করলেন, আল্লাহ ইন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ লা সরাকাত, আল্লাহর কসম মুহাম্মাদের মেয়ে ফাতিমা যদি চুরি করত। আল্লাহর নবী যখন রাস্তায় হাঁটতেন তিনজনের সামনে হাঁটতেন, এদের মধ্যে হাদিস খুলে দেখবেন, এই সমস্ত কাজগুলো বেদাতীরা করে, আর সেগুলো আজকাল আমার হকদের মাহফিলও চলে আসতেছে, আলেমরা পছন্দ করেন না, যিনি আসতেন তিনি এগুলো পছন্দ করেন না, এগুলো করা হচ্ছে, এগুলো বেদাত। জায়গা বলতেছিলাম যে বিষয়টা কোরআনের আলোচনা হচ্ছে, বলতেছিলাম যে বিষয়টা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে কুরাইশ বংশের মেয়ে ফাতেমা নয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা যদি আজকে চুরি করত আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম আল্লাহর বিধান কায়েম করার জন্য। বলেন সুবহানাল্লাহ, আল্লাহর বিধান পরিবর্তন করার ক্ষমতা কারো আছে? চোরের হাত কাটা বিধান দিয়েছেন কে? এই বিধান যদি বাংলাদেশে কার্যকর থাকত বাংলাদেশে আর কোন চোর খুঁজে পাওয়া যেত? আসুন এক এক করে আরেকটু সামনে বাড়ি। মদ ইসলামে হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, নিশ্চয় মদ জুয়া মূর্তি লটারি এই সমস্ত শয়তানের কাজ, হে মুসলিম জাতি তোমরা এর থেকে নিরাপদ দূরে থাকো। আল মদ হারাম করেছেন কে? আমার জাতির আইন হচ্ছে মদের দোকানের যদি লাইসেন্স থাকে তাহলে মদের দোকান বৈধ, ঠিক কিনা? ও আমার জাতি, আল্লাহ রাব্বুল আলামিন যে মদকে হারাম করেছেন, এই মদকে যারা লাইসেন্স দিয়ে বৈধতা দেয়, জোরে চিৎকার মেরে বলো তারা মুসলমান না কাফের? সুদ হারাম করেছেন কে? কোরআন স্পষ্ট আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে মুমিন ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং যত বকেয়া সুদ আছে সমস্ত সুদ বর্জন করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। এরপরে বলছেন, ফাইল্লাম তাফআলু, যদি আল্লাহর বিধান জানার পরে তোমরা সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দাও। কার সঙ্গে যুদ্ধ? সুদ হারাম করেছেন কে? আমার জাতির নিয়ম হচ্ছে এই, সুদের যদি লাইসেন্স থাকে, ব্যাংকের বৈধ লাইসেন্স থাকে, তাহলে সেটা হারাম নয়, অবৈধ নয়। গ্রামের দশ টাকা বিশ টাকা যারা লাইসেন্স বিহীন সুদে টাকা লাগায় তাদের সরকারের খাতায় অবৈধ, ঠিক কিনা? ও আমার জাতি, আল্লাহ রাব্বুল আলামিন যে সুদকে হারাম করেছেন, ওই সুদকে যারা লাইসেন্স দিয়ে বৈধতা দেয় তাদের ইমান থাকবে? আসুন আরো কয়টা বলবো, যেহেতু আর একজন মেহমান এসে গেছেন কথা শুরু করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছেন, পর্দার হুকুম দিয়েছেন কে? এখন যদি কোন ব্যক্তি বলে আল্লাহ তাআলা নারীদেরকে পর্দার হুকুম দিয়ে ঠকিয়েছেন, এই পর্দার জন্য বাধ্য করা যাবে না, ও আমার জাতি, আল্লাহর বিধানকে যারা চ্যালেঞ্জ করে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, আল্লাহর যারা ভুল ধরার চেষ্টা করে, তাদের ঈমান থাকবে না? এরকম ভাবে সম্পত্তি বন্টনের আইন দিয়েছেন কে? আল্লাহ তারা সম্পত্তি বন্টন আইন দিয়েছেন, সে আইন ঠিক আছে দেশে? এমনি ভাবে পরিবর্তন করছে। আমি সেজন্য বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে, একটা বিধানকে শয়তান অমান্য করেছে, অস্বীকার করেছে, চ্যালেঞ্জ করেছে, সেজন্য শয়তান কাফের হয়ে গেল। এখন যদি আল্লাহর বিধানকে কেউ অস্বীকার করে, চ্যালেঞ্জ করে, আল্লাহর বিধান এই যুগে চলে না এরকম কোন যদি বক্তব্য কেউ দেয়, অমুসলমান জাতি তাদের ইমান থাকবে? এই মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরাবার জন্য এহুদি খ্রিস্টানরা আগেও চক্রান্ত করেছে, এখনো চক্রান্ত করছে, আমি তার কিছু আলোচনা করছি। কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের যুগের কুফফারদের কথা বলেছেন, তারা কিভাবে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করছে। এক নম্বর চক্রান্ত ছিল ইসলামের বিভিন্ন আইন কানুনের ব্যাপারে মানুষের মধ্যে বিভ্রান্তি এবং সংশয় সন্দেহ সৃষ্টি করে দেওয়া, এটা ছিল ওদের মুনাফিকদের কাজ, কাফেরদের কাজ। কোরআন ইরশাদ করেছে সূরা আনআমের 112-13 নম্বর আয়াতে, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুবান শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহাই বাযুহুম ইলা বাযিন যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রত্যেক নবীর বিরুদ্ধে একদল শয়তান শত্রু ছিল, শয়তান মানুষ, শয়তান জিন, যারা একে অপরকে মিথ্যা কথা ধোকা দিয়ে বিভ্রান্তমূলক কথা বলে তাদের মধ্যে তারা বিভ্রান্ত সৃষ্টি করত, গোমরা করত, মানুষকে সংশয় সন্দেহ সৃষ্টি করে দিত। দুই নম্বর হল আল ইস্তেহজা বিল মুমিনিন ওয়া সুখরিয়াতি মিনহুম, মুসলমানদেরকে নিয়ে উপহাস করা, বিদ্রুপ করা, ঠাট্টা করা, মুসলিমরা মৌলবাদী, মুসলিমরা জঙ্গিবাদী, মুসলিম এরকম বিদ্রুপ করা, মুসলমানদেরকে জনগণের কাছে তুচ্ছ তাচ্ছিল্যের বিষয় বলে উপস্থাপন করা। কোরআন বলছে, আল্লাহ তাআলা বলছেন, যুয়িনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু, সূরা বাকারার 212 নম্বর আয়াত। এমনি ভাবে কুফফারদের আরেকটা চক্রান্ত ছিল মুসলমানদের আর্থিকভাবে তাদেরকে অবরুদ্ধ করে দেওয়া। কোরআন বলছে, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু, সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াত। এমনি ভাবে মুমিনদের মধ্যে বিভিন্ন ফিতনা ফাসাদ ঢুকিয়ে দেওয়া, মুমিনদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে, জেলে ঢুকিয়ে দেওয়া হবে, এরকম ভয় দেখানো। কোরআন বলছে, ওয়াকালা আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতারুদুন্না ফি মিল্লাতিনা, সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াত। এমনি ভাবে মুসলমানদেরকে তাদের দিন থেকে সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে শাস্তি দেওয়া, নির্যাতন করা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউইদুকুম ফি মিল্লাতিহিম ওয়ালান তুফলিহু ইদান আবাদা, সূরা কাফের 20 নম্বর আয়াত। অর্থাৎ তারা দেখে নেবেন, এমনি ভাবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইযহ হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এখানে এই চক্রান্তগুলোর কথা আল্লাহ উল্লেখ করেছেন, যেগুলো আগের যুগের কুফফাররা চক্রান্ত করেছে। এবারে আসুন বর্তমান যুগে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে কি চক্রান্ত করছে তার একটা রিপোর্ট আমার হাতে আছে। আমেরিকার একটা সংস্থার নাম হচ্ছে র্যান্ড, RAND, র্যান্ড। এটার কাজ হচ্ছে মুসলিমদের বিভিন্ন তথ্য, মুসলিমদের কিভাবে ক্ষতি করা যায়, এই সবগুলো তালাশ করে করে আমেরিকার সরকারের কাছে সরবরাহ করা। এদের একটা ষান্মাসিক রিপোর্টে বলা হয়েছে, অধিকাংশ মুসলিম বিশ্বে যে সংগ্রাম চলছে তা সত্যিকার অর্থে একটি মতাদর্শগত যুদ্ধ, আদর্শের যুদ্ধ। এটা মতাদর্শগত যুদ্ধ, ইসলাম থাকবে কি থাকবে না এর ফলাফল নির্ধারণ করবে মুসলিম বিশ্বের আগামী দিনের পথ নির্দেশনা। এই যুদ্ধের ফলাফলের দ্বারা নির্ধারণ হবে মুসলিমরা আগামী বিশ্বে কেমন মুসলিম থাকবে, পিওর মুসলিম না ওদের রেজামন্দি, ওদের খুশনদি, ওদের পছন্দ মতো সেই মুসলিম। এরপরে লিখেছে, যুক্তরাষ্ট্র এমন এক যুদ্ধে জড়িত যা একই সাথে অস্ত্রের ও আদর্শের, শব্দটা কি বলল, অস্ত্রের ও আদর্শের। এই যুদ্ধের চূড়ান্ত বিজয় শুধুমাত্র তখনই অর্জিত হবে যখন চরমপন্থীদের আদর্শকে তাদের নিজেদের সমাজের জনগণ এবং সমর্থকদের চোখে কলঙ্কিত অথবা অখ্যাত করা যাবে। মানে ওরা মুসলমানদের মধ্যে আলেমদেরকে এবং যারা কোরআন হাদিসের সহি কথা বলে তাদেরকে বিভ্রান্ত, তাদেরকে সমালোচিত করে দেওয়া, তাদেরকে কলঙ্কিত করে দেওয়া, তাদের বিভিন্ন বদনাম ছড়িয়ে দেওয়া, এইভাবে তারা পদক্ষেপ হাতে নিয়েছে। এরপরে লিখেছে, 9/11 আক্রমণের পরে বারবার ভুল পদক্ষেপ নেওয়ার পর আজ ওয়াশিংটন পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। সিনাই যুদ্ধ পরবর্তী সময়ের তুলনায় নজিরবিহীন এক রাজনৈতিক যুদ্ধের প্ররোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সরকার। সামরিক মনস্তাত্ত্বিক অভিযান এবং সিআইএ এর গোপন অভিযান পরিচালনার জন্য নিয়োজিত দলগুলো থেকে শুরু করে প্রকাশ্যে যোগাযোগ মাধ্যম, রেডিও, টিভি, সংবাদপত্র সহ বুদ্ধিজীবীদের অর্থনৈতিক যোগান দেওয়া পর্যন্ত ওয়াশিংটন মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে এমন এক প্রচার অভিযানে যার লক্ষ্য শুধুমাত্র মুসলিম সমাজকেই নয় ইসলামকেও প্রভাবিত করা। তার মানে শুধু মুসলিমদের কি মেরে ছাড়বে না, বরং ওরা ইসলামকেও পরিবর্তন করার চেষ্টা করছে। এবং সেজন্য এখানে আরো একটা রিপোর্ট দিয়েছে, ওয়াশিংটন গোপন ভাবে কমপক্ষে 24টি দেশে অনুদান প্রদান করেছে রেডিও এবং টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান প্রচারের জন্য, মুসলিম মাদ্রাসা চালু করার জন্য অনুদান প্রদান করেছে মুসলিম বুদ্ধিজীবীদের জন্য ও রাজনৈতিক কর্মশালার জন্য অথবা অন্যান্য কর্মসূচি পালনের জন্য শুধুমাত্র মডারেট ইসলামকে উৎসাহিত করার লক্ষ্যে। কাকে? ওদের ভাষায় মডারেট ইসলাম, একটু পরে আসছে মডারেট ইসলাম কাকে বলে। যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে সাহায্য দেওয়া হচ্ছে মসজিদ নির্মাণের জন্য, এশিয়ান কোরআন রক্ষার জন্য এবং মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য। উদ্দেশ্য হচ্ছে এই, এর মাধ্যমে এমন একটি আলেম সমাজ তৈরি করা যে আলেম সমাজ ওদের পক্ষ হয়ে ফতোয়া দিবে ইসলামের পরকালে মুক্তির জন্য, ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো দরকার নাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্ম আছে নিজ নিজ ধর্মে বসে তার প্রথা অনুযায়ী যদি তার সৃষ্টিকর্তাকে ডাকতে পারে তাহলে সেই পরকালে মুক্তি পেয়ে যাবে। এই আকীদা পোষণ করে আমাদের দেশে বহু পীর মাশায়েখ আছেন, মাইজ ভান্ডার বলেন, দেওয়ানবাগি বলেন, চন্দ্রপাড়া বলেন, এরকম আরো অনেক পীর আছে, আটকশি বলেন, এদের দরবারে হিন্দু বৌদ্ধ সব আসতে পারে, এদের বইতে লেখা আছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোন প্রয়োজন নেই। ও আমার জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে শুধুমাত্র একমাত্র গ্রহণযোগ্য মনোনীত দিন হচ্ছে ইসলাম। এরপরে বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামের দিনান, ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন জীবন ব্যবস্থা যদি কেউ তালাশ করে, ফাল্লাই ইয়াকবালা মিনহু, তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না। তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার দান খয়রাত, সে যত ইবাদত করুক কিছুই গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিছুই গ্রহণযোগ্য হবে না ইসলাম গ্রহণ না করা পর্যন্ত। আর এক শ্রেণীর পীর বলল পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই। ও আমার জাতি, এরকম বক্তব্য যারা দেয় তারা পীর না শয়তান, আল্লাহর ওলি না শয়তানের ওলি, রাসূলের আশেক না ইহুদি খ্রিস্টানদের আশেক। কারে শয়তান মি কুনি নামত ওলি, কারে শয়তান মি কুনি নামত ওলি, বর ওলি নস্তলানত বর ওলি, তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযা আল-উমরি ফিল ফিআল বাদিউ, লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাতাহু, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। এই লোকগুলো আবার হেদায়েত দেওয়ার মালিক, এরা জান্নাতে পৌঁছে দেওয়ার মালিক। আপনারা জানেন আল্লাহর নবী সারা জীবন চাচা আবু তালেবকে দাওয়াত দিয়েছেন, আবু তালেব নবীর সাহায্য করেছেন, কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। মৃত্যু মুখে যখন আক্রান্ত হলেন আল্লাহর নবী মাথার কাছে গিয়ে বললেন, চাচা আবু তালেব, সারা জীবন তুমি আমার সাহায্য করেছ, আমার পক্ষে কাজ করেছ, আমি তোমার কোন উপকার করতে পারবো না যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলামে প্রবেশ না করো। আবু তালেব মৃত্যু হয়ে গেল, এরপরেও আল্লাহর নবী দোয়া করতে লাগলেন। হাদিসে বলা হয়েছে, আমি ততক্ষণ পর্যন্ত দোয়া করব মা লাম উনহা মিনাল্লাহি তাআলা, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ না হব, অতক্ষণ পর্যন্ত দোয়া করতেই থাকব। এরপরই কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, সূরা কসাসের আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে ইচ্ছে করবেন, আপনি যাকে পছন্দ করবেন, আপনি যাকে ভালোবাসবেন, আপনার চাচা, আপনার ভাতিজা, আপনার আপন লোক, আপনি যাকে ইচ্ছে করবেন তাকে হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহর নবী যখন হেদায়েত দিতে পারলেন না, এরপরে যদি কেউ বলে হেদায়েত দিয়ে দিবে, তরাইয়ে নিবে, বেহেশতের টিকিট দিয়ে দেয়, আর গান গায় কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে, গান গায় কেউ কি বলে, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন খালি হয়ে, রসুলের ধন খাজাকে দিয়ে রসুলও গেলেন খালি হয়ে, রসুলের ধন খাজায় পে লুকিয়েছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। আজমিরে আবার লেখা আছে, আসমান হয় তেরা ইয়ে জমিন হয় তেরি মকসুদ মেরা কর দে পুরা আয় খাজা আজমিরি। বলে নাউজুবিল্লাহ মিন যালিক, মক্কার কুফররা বিশ্বাস করত আসমানের মালিক কে। কোরআন স্পষ্ট বলে যাচ্ছে, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাস শামসা ওয়াল কামার লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কুফফাদেরকে জিজ্ঞেস করেন, আপনি যদি আবু জাহেল আবুল হাবকে জিজ্ঞেস করেন, কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, কে চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণ করে, তারা বলবে লায়াকুলুন্নাল্লাহ। সবগুলো করে কে? আর আমার দেশের মুসলমানরা বলে কি, ইয়া আসমান হায় তেরা ইয়া জমিন হায় তেরি মকসুদ মেরা কর দে পুরা আয় খাজা আজমিরি। আসমানের মালিক খাজা আজমিরি, জমিনের মালিক খালা আজমিরি, এবং মকসুদ পূরণ করার মালিকও কে? হেদায়েত দিয়ে দেওয়ার মালিক কে? যারা বলে পীর হেদায়েত দেওয়ার মালিক, খাজা বাবা জান্নাতে নেওয়ার মালিক, তরাইয়ে নেওয়ার মালিক, ও আমার জাতি চিৎকার মেরে বলো, সেইগুলো পীর না শয়তান? আশেকে নবী না আশেকে শয়তান? এহুদি খ্রিস্টানদের চক্রান্ত বাস্তবায়ন করার জন্য যারা মাঠে নেমে কাজ করছে, ইসলামের মূল শিক্ষাকে যারা ধ্বংস করতে চাচ্ছে, সেই দালালদেরকে আমাদের চিনতে হবে। শুধু এ পর্যন্তই নয়, সুরেশ্বরের বই আছে আমার হাতে, সেই বইতে লিখেছে, সে বইতে লিখেছে যে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে পরে নামাজ রোজা লাগে না। দলিল দিয়েছে কোরআন আয়াত দিয়ে, ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি রবের ইবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণে ইয়াকিন না আসে। ইয়াকিন যখন এসে যায়, আল্লাহর সঙ্গে বান্দা যখন একাকার হয়ে যায়, এটাকে বলে মাকামে তাওহীদ। মানে এই তাওহীদ মানে ইসলামের তাওহীদ না, এটা সুফিদের তাওহীদ, মানে আল্লাহর সঙ্গে একাকার হয়ে গেলে তখন ইবাদত লাগে না। এরপরে লিখেছে শুধু ইবাদত লাগে না তা না, এরপরে ইবাদত করা কুফুরি কাজ, যে ইবাদত করে সে কাফের। বইয়ের নাম সিররে হক জামে নূর, এ বই আমার বাসায় আছে, আমার কাছে সংরক্ষিত আছে। এরকম আমি বলতে গেলে বয়ান মাত্র শুরু করেছি, নোটিশ আগেই চলে আসলো। তো যাই হোক, আমার একটা বড় টার্গেট ছিল আজকে, যেহেতু ঢাকার একটা গুরুত্বপূর্ণ অংশে আমি বয়ান করছি আজকে, ওলামা একরামদের সাবধান হতে হবে, মুসলমানদের সাবধান হতে হবে, মুসলমানদের বিরুদ্ধে চতুর্মুখী চক্রান্ত চলছে, মুসলমানদেরকে ইমান থেকে সরাবার জন্য বিভিন্ন ধর্ম বিভিন্ন মত নিয়ে ময়দানে কাজ করছে। এখন আমাদের ওলামাদের মধ্যে ঢুকেছে ইসলাম কায়েম করার জন্য গণতন্ত্র ছাড়ার উপায় নাই। আর দলিল কি যে এই যুগে আমাদের শক্তি কোথায় আছে? আমি পরিষ্কার বলতে চাই, আল্লাহর নবীর যুগে বা পরবর্তীতে যতগুলো যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধে কাফেরদের চেয়ে মুসলমান শক্তি ছিল কম, অস্ত্র ছিল কম, সবকিছু কম ছিল, তারপরও সাহায্য করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। সেজন্য হকের উপর থাকতে হবে, সত্য কথা বলতে হবে, কোরআন সুন্নাহর উপর থাকতে হবে। যদি সত্যিকারে মুসলিম জাতি আবার সেই কোরআন সুন্নাহর উপরে থাকে, সাহাবায়ে কেরাম যেরকম ছিলেন, তাহলে সমস্ত চক্রান্ত জাল ছিন্ন করে আল্লাহ তাআলা সেই মুসলমানদের সাহায্য করবেন। কোরআন বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, মুসলমান তোমাদের কোন ভয় নেই, কোন চিন্তা নেই, তোমরাই থাকবে উচ্চ আসনে, তোমরাই থাকবে বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, সত্তর মুমিন হতে হবে। আজকে মুসলমানরা কেউ খাজা বাবা, কেউ গাজা বাবা, কেউ ল্যাংটা বাবা, কেউ গঞ্জে বক্স, খাজা বক্স, আতা বক্স, এরকম ভাবে আরো কত বখাস আছে দুনিয়াতে। সবকিছু দেওয়ার মালিক ভেবেছে মানুষকে, এবং এই আকিদা পোষণ করে বুজুর্গ চোখ বন্ধ করে দুনিয়া সবকিছু দেখে। এইভাবে যখন আকিদার থেকে সরে গেছে, আল্লাহ তালা নুসরাত বন্ধ হয়ে গেছে, আবার যদি সেই ইব্রাহিমের মতো দাঁড়িয়ে থাকতে পারে বাতিলের বিরুদ্ধে, আল্লাহ তালা ইব্রাহিমকে যেমন সাহায্য করেছেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? ইকবাল বলেছেন, আজ বিজুকার ইব্রাহিম কা ইমা পয়দা, আজ তার শক্তি হয় আন্দাজ গুলিস্তা পয়দা। মুসলমান জাতি যদি ইব্রাহিমের মতো সমস্ত নমরুদ শক্তির বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারো, এক আল্লাহর সাহায্যের উপর ভরসা করতে পারো, যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে গুল বাগিচা করেছিলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? মূসা নবীর ইতিহাস তালাশ করো, পিছনে ফেরাউনের বাহিনী, সামনে নদী, যখন আর পলাবার অবস্থা নেই, আল্লাহর বান্দা নবীকে আল্লাহ তাআলা বললেন লাঠি মারো, রাস্তা করে দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন মূসার জন্য নদীতে রাস্তা করে দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির জন্য আটলান্টিক মহাসাগরে রাস্তা করে দিতে পারেন কিনা ইনশাআল্লাহ? সেদিন বেশি দূরে নয় যেদিন মুসলিমরা ঠিকই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকার সন্ত্রাসীকে দমন করার জন্য আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত ইসলামের কালা বলন দেবে, ঠিক কিনা ইনশাআল্লাহ? শর্ত হচ্ছে মুসার মতো সেই লাঠি লাগবে, সেই ইমান লাগবে। মিসলে কালিম হো আগর মারে কা আজমা কুই, আজ বি আতি হে কোহে তুর সে বঙ্গে লা তাখাফ। ও মুসলমান জাতি, যদি মুসার মতো কালিমের মতো জরবে কালিম নিয়ে উঠতে পারো, যে আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে সাহায্য করেছিলেন, সে আল্লাহ জীবিত আছে কিনা? ভরসা রাখতে হবে ইউসুফ আলাইহিসসালামকে ঘরে বন্ধ করে, তারপরে জুলাইখা ডাক দিল হাই তালাক, ইউসুফকে বসে বসে দোয়া করেছিল, দৌড় দিয়েছিলেন, দোয়াও করতে হবে, দৌড় দিতে হবে। ও মুসলমান জাতি, ইউসুফ জানেন তার সামনে দরজা বন্ধ, কেন দৌড় দিয়েছিলেন? তিনি চিন্তা করলেন, যদিও দরজা বন্ধ, চতুর্দিকে দেয়াল, সামনে গেট বন্ধ, তারপরেও দরজা পর্যন্ত যাওয়ার মতো ক্ষমতা আমার আছে। আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য আসার জন্য শর্ত হচ্ছে নিজের ক্ষমতা ব্যয় করার পরে আল্লাহ পর ভরসা করা। ইউসুফ যখন সেই নিয়াত করে দৌড় দিয়ে দরজা পর্যন্ত গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ তোমার ক্ষমতা ছিল, দরজা পর্যন্ত আসার তা ব্যয় করেছ, এখন তোমার ক্ষমতা শেষ, আমার ক্ষমতা দেখো। আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুটো নয় সমস্ত দরজাগুলো খুলে দিয়েছিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের জন্য দরজা খুলে দিয়েছিলেন। আজকেও যে মুসলিম জাতি ইউসুফের সুন্নাতকে আঁকড়ে ধরে বাতিলের বিরুদ্ধে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে গিয়ে নিজের সর্বশক্তি ব্যয় দিয়ে ঝাঁপিয়ে পড়ে, যে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের জন্য দরজা খুলেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হোয়াইট হাউসে দরজা খুলে দিতে পারেন কিনা ইনশাআল্লাহ? সেজন্য দরকার মর্দে মুমিনদের, সেজন্য বলবো সদক পারফের সদাকত কা আদালত কা সাজাত কা লিয়া জায়েগা কাম তুঝসে দুনিয়াকে ইমামত কা। শুধু ভূমিকা পেশ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আবার কখনো বয়ান হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।